বাসন থাই হো বাসন থাই বাসন থাই চন্দন বন কুনিন্দা ভাবন থাই ইয়ে ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা বাসন থাই হো বাসন থাই বাসন থাই চন্দন বন কুনিন্দা ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা ভাবরে ভিজেই ভক্তিরে মজেই ভাবরে ভিজেই ভক্তিরে মজেই প্রভুঙ্কু ভজিলে সিয়ে ভজন প্রভুঙ্কু ভজিলে সিয়ে ভজন ভক্ত ভগবান দুহিঙ্ক মঝিরে হুয়ে সে ভজন সেতু সমান বিদ্যা ন থাই হো বিদ্যা ন থাই বিদ্যা ন থাই ব্রাহ্মণ কুল কুনিন্দা ভাবন থাই এ ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা এত কলি যুগ ভাবর ভাব এত কলি যুগ ভাবর ভাব মূর্খ বলায় মহাপণ্ডিত হো মূর্খ বলায় মহাপণ্ডিত হো বিধর্মী জনর বড়ুছি আদর মূর্খ হেউছি যশ মণ্ডিত ঘৃত ন থাই হো ঘৃত ন থাই ঘৃত ন থাই ভজন সভা কুনিন্দা ভাবন থাই ইয়ে ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা বাসন থাই হো বাসন থাই বাসন থাই চন্দন বন কুনিন্দা ভাবন থাই ইয়ে ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা ভাবন থাই ভজন প্রভু কুনিন্দা